عليكم ورحمة الله وبركاته. গাইবান্ধা জেলার সদর উপজেলায় অবস্থিত রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী আজিমুশান ফজিলতময় বরকতময় ইসলামী জলসার সম্মানিত মুখতারাম মুকাররম সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদের সম্মানিত আইএমআই মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত ওলামাই কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত আসাদাজাই কেরাম এবং তোল্লাবে মহিউদ্দিন, এই এলাকার আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে আজকে কনকনে শীতের মধ্যে রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই সুন্দর কোরআন এবং সহিহ হাদিসের মাহফিলে এতক্ষণ দ্বীনের বিভিন্ন বিষয়ে ওলামায়ে কেরামদের নিকট থেকে দ্বীনী গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ দিকে এসে আমি গুনাগার আপনাদের মতো এতগুলো ইমানদার এতগুলো মুমিন সম্মানিত সালেহীন ভাইদের চেহারা দেখা এবং আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, যে রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যত শীত কনকনে হোক না কেন, আমাদের ইমান এত শক্তিশালী এত পাওয়ারফুল আলহামদুলিল্লাহ, কোন কোন শীত আমাদেরকে কোরআন আলোচনা শোনা থেকে সুন্নাহ আলোচনা শোনা থেকে কোন ক্রমে বাধা দিতে সক্ষম হয় নাই আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় এই গাইবান্ধা রামচন্দ্রপুরের ভাই এবং বোনেরা কোরআন এবং সুন্নাকে এত বেশি মহব্বত করেন, কোরআন সুন্নার মহব্বতে তাদের সামনে এরকম শীত নয় আরো কঠিন বাধা বিপত্তি মুসিবত আসলেও তারা কোরআন এবং সুন্নাকে মানার ব্যাপারে কোরআন এবং সুন্নাকে গ্রহণ করার ব্যাপারে দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু কষ্ট করে মাহফিলে শীতের মধ্যে এসে গিয়েছি, আল্লাহ পাক আসার ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা আসছি না আল্লাহ পাক আসার ব্যবস্থা করেছেন? আমার আপনার আসার কোন ক্ষমতা কোন পাওয়ার বিন্দুমাত্রও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই কত শত শত মাইল দূরে ঢাকা শহর থেকে আপনাদের এই গাইবান্ধা পর্যন্ত আসা সম্পূর্ণ ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই শীতের মধ্যেও যদি বলা হতো আজকে এখানে আপনাদেরকে রাত্রে বসে থাকবেন, প্রত্যেককে মাথা পিছু 1000 টাকা করে দেওয়া হবে, বসে থাকতেন কিন্তু টাকা দেওয়া হয় নাই, পয়সা দেওয়া হয় নাই, কত কষ্ট করে এখন আরামে ঘুমাইতে পারতেন, লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, কাঁথা গায়ে দিয়ে, সেটা না করে এই শীতের মধ্যে কষ্ট করে মজলিসে বসে রয়েছেন, এখানে আসি বসে থাকার এই তৌফিকটা কে দিয়েছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বসার ব্যবস্থা দিয়েছেন, বসার ব্যবস্থা করে দিয়েছেন, মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমরা যাতে উঠার চিন্তা ভাবনা করবেন নাকি? আজকে তো আমি মেহমান না আপনারা মেহমান, বলেন দেখি মাশাআল্লাহ। দেখেন এই এলাকার ভাইয়েরা কত ভালো, যা জিজ্ঞাসা করি তাই সুন্দর করে বলে দেন, এই জন্য যেটা জিজ্ঞাসা করবো একটু কথা বলবেন। তাহলে আমি মনে করবো যে আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সব বুঝতেছে, কিন্তু আমি জিজ্ঞাসা করলে চুপ করে থাকলে আমি মনে করবো যে আমার কথা মনে হয় আমাদের ভাইয়েরা কিছুই বুঝতেছেন না। আমি বলতেছিলাম যে আজকের এখানে আমি মেহমান না আপনারা মেহমান, মাশাআল্লাহ দেখছেন কি মেহমানদারি, আপনারা কি আপনারা হলেন মেজবান আর আমি হলাম কি? তবে আমি সৌভাগ্যবান যে আপনাদের মতো এত ভাই রেখে, এতগুলো ইমানদার সালেহীন ভাই রেখে একসাথে এক ময়দানে এক মাঠে আপনাদের চেহারার দিকে তাকানো এবং চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেওয়া যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বিরাট নেয়ামত আমার জন্য। একজন মুমিন আরেকজন মুমিনের চেহারার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, তাহলে এতজন মুমিনের দিকে যদি আমি তাকাই আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমরা মেহমানকে রেখে যাতে কেউ বাড়িতে না চলে যায় আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, অল্প সময়ের মধ্যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি আমাদের সম্মানিত সাহেব ঘোষণা দিয়েছেন যে আমরা কি বিষয় নিয়ে আজকে কথা বলব, প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। তাহলে বোঝা যায় ইসলাম দুই রকম নাকি? এক ধরনের ইসলাম আছে প্রচলিত, আর এক ধরনের ইসলাম আছে প্রকৃত অরিজিনাল ছাপি। তাহলে এই দুই ইসলামের মধ্যে পার্থক্যটা কোথায়, কোন কোন জায়গায় তফাৎ আছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। দ্বিতীয়ত আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যেটা ঘোষণা করা হয়েছে, ফিকহি মাযহাব। ফিকহি মাযহাব আমরা কিভাবে অনুসরণ করব, ফিকহি মাযহাবের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, আর তৃতীয় যে বিষয়টি আলোচনা করব এই রামচন্দ্রপুর রহমানিয়া মাদ্রাসা, এইখানে এই মাদ্রাসা আপনাদেরকে কি দিবে, এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, তাহলে তিনটা বিষয় মনে থাকবে ইনশাআল্লাহ। অল্প অল্প করে আমরা এই তিনটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার আপনাদের সামনে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়ে আসি, প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম। আচ্ছা, আমি আপনি মারা যাওয়ার পরে কবরে একটা পরীক্ষা হবে, হবে না কি বলেন? এই পরীক্ষায় পরম পিলাপ করছেন কয়জনে, পরম পিলাপ বুঝেন তো, যে পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশন করতে হয়, পরম পিলাপ করতে হয়, অ্যাডমিট কার্ড পাইতে হয়, এগুলো পাওয়া লাগে না? তা আপনারা যে পরীক্ষাটা দিবেন কবরের মধ্যে, এটা রেজিস্ট্রেশন কয়জনে করছেন, পরীক্ষার্থী কয়জন? জি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছি সেদিন রেজিস্ট্রেশন হয়ে গেছে, পরম বিলম্ব হয়ে গেছে, অ্যাডমিট কার্ড হাতে দিয়ে দেওয়া হয়েছে, এখন যে কোনো সময় এই পরীক্ষার হল কায়েম হয়ে যাবে, রাতেও হতে পারে, দিনেও হতে পারে, শীতকালেও হতে পারে, গরমকালেও হতে পারে, যে কোনো অবস্থা যে কোনো কিছুর ভিতর দিয়ে আমার আপনার এই পরীক্ষা যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। তাহলে এই পরীক্ষার প্রস্তুতি লাগবে না? আচ্ছা, পরীক্ষার প্রশ্ন কয়টা? মাশাআল্লাহ, দেখেন গাইজ, আমরা পর্যন্ত প্রশ্ন পাই গেছে, এত আগে আউট হয়ে গেছে প্রশ্ন, এত আগে মাস হয়ে গেছে যে এই রামচন্দ্রপুর এলাকা পর্যন্ত প্রশ্ন চলে আসছে। আল্লাহ আকবার। প্রশ্নগুলো কি কি? তিনটা প্রশ্ন বলেন দেখি, এরা বলা হইবো বলে কয় না, কারণ প্রশ্ন আউট হয়েছে কি না এখন আর কিছু বলে না। কি কি প্রশ্ন বলেন দেখি? এক নম্বর প্রশ্নটা কি? মা রাব্বুকা। দুই নম্বর প্রশ্নটা হলো আমা দীনুকা। তিন নম্বর প্রশ্নটা হলো আমান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা? তিনটা। আমান নাবিয়ুকাটা হাদিসে অন্য একটা ভাষায় আসছে, মা হাজার রাজুল। এই লোকটাকে, রাজুলটাকে, মা হাজার রাজুল, এই ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি, তোমার আকীদা কি, তোমার ইমান কি? তাহলে তিনটা প্রশ্নে মিলে নাম্বার কত? একশো। মাশাআল্লাহ, দেখছেন এই এলাকার মায়েরা তো আমার থেকে সব বেশি জানে, সবাই জানে কি ওয়াজ করব। আলহামদুলিল্লাহ, জানলে ভালো, মেধাবী স্টুডেন্টের ভালো। তাহলে আমি তাহলে একটু সূত্রটা ধরাই দিলে অঙ্ক সব নিজেরা করে ফেলতে পারবে। মেধাবী স্টুডেন্টের স্যারও লাভ বেশি, স্যার কষ্ট করতে হয় না, স্যার এখানে একটা অঙ্ক দেখা দিব, বাকি গুলো সব ছাত্ররা বসে বসে করে পারে। কিন্তু বোকা স্টুডেন্ট হইলে স্যার হাতে ধরি বারবার বারবার বারবার খালি বুঝাইতে হয়। তাহলে এক এক প্রশ্নের মান কত? এক প্রশ্নে কত নম্বর করে? জি, আল্লাহ আকবার, কত বড় অঙ্ক জানে এই এলাকার ভাইয়েরা, দেখছেন কত? 33.33, এটাও বাইর করে ফেলছে এক সেকেন্ডের মধ্যে, আলহামদুলিল্লাহ। তাহলে এক একটা প্রশ্নের মান 33-এর উপরে। আচ্ছা, এই তিনটার মধ্যে আপনি কয়টার আনসার করলে পাস করবেন, কয়টার উত্তর দিলে পাস করবেন? জি, যদি দুটার আনসার করেন আরেকটা না পারেন, আল্লাহ আকবার, সেটাও জানে এই পরীক্ষা কেমনে পাস করতে হয়, সে পদ্ধতিও জানে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই পরীক্ষা নকল করার সুযোগ আছে না? জি, অসুবিধা কি? আমরা কবরের পাশে দাঁড়াই, আপনাদের কিছু নকল সাপ্লাই দেব, পারবো? আল্লাহ আকবার। ওয়াটার প্রুফ, ওয়াটার প্রুফ বুঝেন না যে পানি ঢুকে না, এরকম ছাতা আছে, এরকম ব্যাগ আছে, এরকম অনেক কিছু আছে না, ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ। পরীক্ষার হলটা আল্লাহ রাব্বুল আলামিন এমন করে বানিয়েছেন যে পরীক্ষার হলটা হলো একেবারে ওয়াটার প্রুফ, সাউন্ড প্রুফ, নকল প্রুফ, সব বন্ধ, কোন দিক থেকে বিন্দু মাত্র নকল সাপ্লাই দিবেন, কিছু একটা জিনিস বলে দিবেন, কিছু একটা দুনিয়া থেকে সাপ্লাই দিবেন, একেবারে অসম্ভব সেই পরীক্ষার হলের ভিতরে। আল্লাহ, কঠিন এক পরীক্ষার হলের ময়দান, এরকম পরীক্ষার হল জীবনে দেখেন নাই, শুনেন নাই। আল্লাহ, সেই পরীক্ষার মধ্যে প্রশ্নপত্রটা কয় সেট থাকবে? একটা হানাফিদের জন্য হানাফি সেট, খ সেট হলো শাফি মাযহাবের লোকদের জন্য শাফি সেট, তিন নম্বরটা হলো মালিকি সেট, চার নম্বরটা হলো হাম্বলি সেট, পাঁচ নম্বরটা হলো আহলে হাদিস সেট। তাহলে পরীক্ষা সেট কয়টা? তো ফেল সবাই, এখানেই ফেল, মন কান্দের সামনে গেলে তো একেবারে ফেল। পরীক্ষার প্রশ্ন কয়েছে? আমি ভাষা বলছি দেখে আপনি বিশ্বাস করবেন না। স্যার কয়টা? একটা। হানাফিদের জন্য যে প্রশ্নগুলো সাফ জন্য একই প্রশ্ন গুলো, মালিকীদের জন্য একই প্রশ্ন গুলো, কাম্বলীদের জন্য একই প্রশ্ন, আহলে হাদিসদের জন্য একই প্রশ্ন। সুবহানাল্লাহ, পরীক্ষার প্রশ্নের স্যার একটা, কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বিকল্প, ভিন্ন ধরনের কোন পরীক্ষা, কোন প্রশ্ন, কোন প্রশ্নপত্রের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। আমেরিকার মানুষের জন্য একই প্রশ্ন, বাংলাদেশের মানুষের জন্য একই প্রশ্ন, ইন্ডিয়ার মানুষের জন্য একই প্রশ্ন, জাপানের মানুষের জন্য একই প্রশ্ন, অস্ট্রেলিয়ার মানুষের জন্য একই প্রশ্ন। যেই দেশে, যেই জায়গায়, যেই অবস্থানে মারা যান, পুরা আল্লাহর জমিনে প্রশ্ন কি একই রকম, একই ধরনের, একই প্রশ্ন। এমনকি আমরা দেখি একই প্রশ্নপত্র মাঝে মাঝে বিভিন্ন ভাবে সাজানো হয়, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো যখন হয়, যেমন বিসিএস পরীক্ষা হয়, বিসিএস পরীক্ষার মধ্যে একই প্রশ্নগুলোই কোন সেটের মধ্যে একটা প্রশ্ন আগে থাকে, একটা পরে থাকে, আরেক সেটের মধ্যে ওই পরের প্রশ্নটা আগে থাকে, আগের প্রশ্নটা পরে থাকে, এইভাবে উলট পালট করে দেওয়া হয়, যাতে একই টেবিলে দুজন বসলেও একজনের থেকে একজন দেখে দেখে নকল করতে না পারে। কিন্তু কবরের পরীক্ষা, কবরের প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা দিয়েছেন, সব ক্রমদ্বারা একই রকম, অর্থাৎ এক নম্বরে মা রাব্বুকা, দুই নম্বরে ওয়া মা দীনুকা, তিন নম্বরে ওয়া মান নাবিয়ুকা। কোন জায়গায়, কোন দেশে, কোন অঞ্চলের কবরস্থানে কোনটার মধ্যে প্রথমে মান নাবিয়ুকা, তারপরে ওয়া মা দীনুকা, তারপরে ওয়া মান রাব্বুকা, এই জাতীয় প্রশ্ন কোন জায়গায় হবে না। আল্লাহ, কোন উলট পালট নাই, একই প্রশ্ন, একই কমদারা, একই সেট। সুবহানাল্লাহ, তাহলে পরীক্ষার্থী যারা আছি সবার পরীক্ষা সাবজেক্ট একই, প্রশ্নপত্র একই, সব একই, কিন্তু জমিনে এত ফেরকা, এত ভ্রু, এত ভালবাসি কেন? সবার পরীক্ষা এক, প্রশ্ন এক, তাহলে প্রস্তুতি হবে কি এক। তবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কেউ কেউ এক এক লাইব্রেরির কাজ, এক এক লাইব্রেরির সাজেশন, এক এক লাইব্রেরির নোট আমরা করতে পারি, অসুবিধা নাই, কিন্তু সবার পরীক্ষার প্রশ্নের উত্তর গুলো হবে একই ধরনের। পরীক্ষার প্রশ্নের উত্তর গুলোর জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে একই ধরনের। সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা এবং বোনেরা, তিনটি প্রশ্নের মধ্যে দুই নম্বর প্রশ্নটা হল ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি, আপনাদের দিন কি, উত্তরটা কিভাবে হবে, উত্তরটা কিভাবে দিবেন, তিনটার একসাথে সুন্দর করে উত্তর দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا. سبحان الله, فالجنة فكر القهد وبالإسلام دينا, إسلام هو رمضي كي دين, ایک مطر إسلام هو رمضي دين, إسلام هو عمر جنون ببستا, ইসলাম দিয়ে আমার জন্ম, ইসলাম দিয়ে আমার মৃত্যু, ইসলাম দিয়ে আমার জীবনের সবকিছু। এজন্য আমার ভাইরা আজকের আলোচনার সাবজেক্ট হলো দ্বিতীয় পত্রের, কোন পত্রের, প্রথম পত্র মা রাব্বুকা, রুবুবিয়তের সাবজেক্ট, দ্বিতীয় পত্র মা দীনুকা, দীনের সাবজেক্ট, তৃতীয় পত্র হলো মা নাবিয়ুকা, নবুওয়াতের, নবুওয়াতের সাবজেক্ট। তাহলে আমাদের আজকের মাহফিলের আলোচনা হলো দ্বিতীয় পত্রের সাবজেক্ট, দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করব, যেটার উপরে 33.3 তিনটি নম্বরের পরীক্ষা দিতে হবে, সবাইকে দেওয়া লাগবে, এটা আবশ্যিক সাবজেক্ট, কম্পালসারি, এটা ঐচ্ছিক না, এটা হলো কি আবশ্যিক, দিতেই হবে সবাইকে তিন ভাগের একবার। তবে আমার ভাইরা এবং বোনেরা, দুনিয়ার পরীক্ষার মধ্যে তিনটার উত্তর পাচ্ছি না, দুটার উত্তর দিলাম, দুইটার আনসার দিয়েও পাস করার সম্ভাবনা থাকে, কিন্তু কবরের পরীক্ষাটা এমন এক পরীক্ষা যেখানে দুইটা আনসার করলে পাস করার সম্ভাবনা নাই, তিনটাই আনসার করতে হবে। এমনকি দুনিয়ার পরীক্ষার মধ্যে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, একবার যদি থার্ড ক্লাস পাই দ্বিতীয়বার সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস পাওয়ার সুযোগ থাকে, কিন্তু কবরের এই পরীক্ষা এটার মধ্যে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এই পরীক্ষার মধ্যে প্রথমবার যদি থার্ড ক্লাস পেয়ে যাই, এটাকে সেকেন্ড ক্লাসের জন্য ফার্স্ট ক্লাসের জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ এখানে নাই। আল্লাহ আকবার। আমার ভাইয়া বলেন দেখি, আমাদের যে দিন, আমাদের দিন হলো কি, এই জায়গায় একটু গন্ডগোল আছে, আমাদের দিন কি একমাত্র ইসলাম, কি কি বলবেন, একমাত্র ইসলাম, খালি ইসলাম বলবেন না, বলবেন একমাত্র ইসলাম। তিনটা প্রশ্নের উত্তরের সাথে একমাত্র আছে, মার রব্বুকে, তোমার রবকে, রব হলো একমাত্র আল্লাহ, ওয়ামা দীনুকে, তোমার দিন কি, দিন হলো একমাত্র ইসলাম, ওয়ামান নাবিয়ুকা, তোমার আদর্শ কি ছিল, কার ইত্তেবা করেছিলে, উত্তর হবে একমাত্র ইত্তেবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিন নম্বর তাওহীদ রাখবে, তাওহীদ, তাওহীদ খালি আল্লাহর তাওহীদ না, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের তাওহীদ যেমন লাগবে, দ্বীনের ক্ষেত্রেও তাওহীদ লাগবে, নবুওয়াত রিসালাতের ক্ষেত্রেও তাওহীদ লাগবে, তিনটার তাওহীদ। তাহলে আমি যদি বলি ইসলাম দুনিয়ার সব ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঠিক আছে, ইসলাম সব ধর্মের মধ্যে কি শ্রেষ্ঠ ধর্ম, ঠিক আছে, সবাই ফেল করছেন, পাস করতে পারেন না, ইসলামকে আমরা খুশি হয়ে একেবারে বলে ফেলি ইসলাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন, এই কথাটা 100% ভুল। ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম দুনিয়ার ধর্মগুলোর মধ্যে একমাত্র দিন, একমাত্র ধর্ম। সর্বশ্রেষ্ঠ যদি বলেন এটার সবার উপরে, এটার নিচে আরো তিন চারটা পাঁচটা আছে, শ্রেষ্ঠ মানে কি যে সাড়ে পাঁচজন আছে তার ভিতরে এটা এক নম্বরে, দুই নম্বরে আছে, তিন নম্বরে আছে, চার নম্বরে আছে, পাঁচ নম্বরে আছে। আপনি যখন শ্রেষ্ঠ ধর্ম ঘোষণা দিলেন তার অর্থ হলো আপনি আরো সবগুলা বাতিল দিনকে আপনি এর ভিতরে ঢুকে নিছেন। এই জায়গায় ইমানের গন্ডগোল আছে, বিশাল গন্ডগোল, এই দেশের অসংখ্য ভাই বোনের জায়গা গন্ডগোল, মনে করে সবগুলো আল্লাহর দিন যে কোনো একটা পালন করলে হয়, সবগুলোর মধ্যে ইসলামটা হয়তো একটু সুন্দর, ইসলামটা হয়তো একটু ভালো, কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা ইসলাম সবগুলোর সাথে তুলনা নাই, ছাত্রই একটা, রোল নম্বর এক, ক্লাসের স্টুডেন্টে একজন, রোল নম্বর কত, আর কোন স্টুডেন্ট নাই। আল্লাহ এই জমিনে দিন হলো মাত্র একটা, আর কোন দিন জমিনে নাই, এই কথাকে আমি ডক্টর ইমাম হোসেনের কথা নাকি আমার কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কত সুন্দর করে বলছেন যে আয়াতটা প্রায় আপনারা সকলে জানেন, সকলে পারেন, কোরআনে কারীমে কিছু আয়াত আছে বাংলা আয়াত, বাংলা আয়াত বুঝেন না, হ্যাঁ কোরআন বাংলা না আরবি, আমি বললাম কি কোরআনে কিছু আয়াত আছে বাংলা, বাংলা মানে বাংলাদেশের এক ছেলে সৌদি আরব গেছে, যাই মায়ের কাছে মোবাইলে কথা বলতেছে আম্মারে। এমন এক দেশে আসছি যে দেশে সব মানুষরা খালি আরবিতে কথা বলে, তবে একটা জিনিস এখানে বাংলায় আছে আর সব হলো আরবি, খালি মসজিদের আজানটা বাংলায় দে আর সব কিছু আরবিতে দে। আজান দে কিসে আর সব আরবিতে, তার অর্থ হলো বাংলাদেশের মসজিদে যেভাবে আজান দে ওই সৌদি আরবের মসজিদেও সেইভাবে আজান দে। এই জন্য বুঝে গেছে মায়ের কাছে বলতেছে এখানে সব আরবি শুধু আজানটা বাংলায়, কারণ আজানটা সে বুঝে বাংলার মতোই বুঝে। কোরআনে কারিমের কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমাদের কাছে বাংলার মতো বলার আগেই বুঝে। শুক্রবারে মসজিদে যখন খতিব সাহেব খুতবা দেন, খুতবা দিতে দিতে যখন শেষ পর্যায়ে আসেন, আসার পরে খতিব সাহেব যখন বলেন মুসল্লি বুঝে গেছে খুতবা শেষ হয়ে আসছে, নামাজ শুরু হয়ে যাবে, আর কিছু বলা লাগে না, আয়াতটা শোনার সাথে সাথে দাঁড়াই যায়, হয় না এরকম? জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলেন নাই, কি বলছেন? একমাত্র দিন। যদি মনে করেন আমি সর্বশ্রেষ্ঠটা মানবো না, দুই নম্বরটা মানবো, তিন নম্বরটা মানবো, চার নম্বরটা মানবো, মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন ধর্ম, অন্য কোন দিন যদি অনুসন্ধান করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন দিন অন্য কোন ধর্ম তোমার থেকে গ্রহণ করবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অন্য কোন দিন অনুসরণ করলে, অনুসন্ধান করলে আখিরাতের বান্দা তুমি খাসিরিন হয়ে যাবা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে কবরে এই প্রশ্নের আনসার করতে হলে প্রথমে আকীদা বিশ্বাস ঠিক করতে হবে, জমিনে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম না, একমাত্র ধর্ম ইসলাম। তাহলে আমাদের আলোচনা হলো প্রচলিত ইসলাম আর কি প্রকৃত ইসলাম। তাহলে প্রথমে আমরা বুঝতে পারলাম জমিনে দিন হলো মাত্র একটা, সেটার নাম ইসলাম। আচ্ছা আবার বলেন আমাদের বাংলাদেশে কয় ধরনের টাকা বাজারে প্রচলিত আছে বলেন দেখি, কয় ধরনের টাকা বাজারে চলে? দুই ধরনের টাকা চলে। এক ধরনের টাকা হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ছাপানো যে টাকাগুলো আছে না, এই টাকাগুলো হলো মূল টাকা, এই টাকাগুলো হলো প্রকৃত টাকা। আবার মাঝে মাঝে দেখা যায় 500 টাকার নোট, 1000 টাকার নোট মেশিনের মধ্যে দিয়ে ধরে বেলে এই টাকাটা প্রকৃত টাকা না, এই টাকাটা জাল নোট, বেজাল টাকা, হয় না এরকম? কোন টাকাটা বেজাল হয় বলেন দেখি? পাকিস্তান আমলের কোন টাকা বর্তমানে জাল হয় কিনা? পাকিস্তানি টাকা জাল হয়, ব্রিটিশ আমলের কোন টাকা বর্তমানে জাল টাকা হিসেবে বাজারে আসে নাকি? যে জিনিস বাজারে চলে না ওই জিনিসে জাল নোট হয় না। আল্লাহর জমিনে একমাত্র দিন হইল ইসলাম, এটা বাজারে চলে, এটা বাজারে চলে। এই জন্য এই ইসলামের প্রকৃত ইসলামের জায়গায় প্রচলিত ইসলাম ভেজাল ইসলাম জাল হয়ে যায়, ভেজাল ইসলাম হলো জাল নোট, আর প্রকৃত ইসলাম হইল মূল নোট। আখেরাতের বাজারে যাচ্ছেন, দুনিয়ার বাজারে যাওয়ার সময় 500 টাকার জাল নোট নিয়ে বাজারে গেছেন, মাছওয়ালার কাছে মাছ কিনে 500 টাকার নোটটা দিচ্ছেন, মাছওয়ালা ধরে বলছে ভাই টাকা চলবে না, এই টাকা জাল, 500 টাকার নোট, মাছ কিনতে পারেন নাই। তরকারির বাজারে গেছেন, 500 টাকার নোট ভেজাল নোট ধরে বলছে কিছু কিনতে পারেন নাই। এই 500 টাকার জাল নোট নিয়ে পুরা বাজারে ঘুরে ঘুরে কিছু না কিনে আপনি বাড়িতে চলে আসবেন। আখেরাতের বাজারেও যদি প্রকৃত ইসলাম না নিয়ে যায়, যদি বেজার ইসলাম জাল ইসলাম নিয়ে কবরে যায়, তাহলে আখেরাতের বাজারেও জান্নাত কেনা যাবে না। জান্নাত পেতে হলে জাল ইসলাম দিয়ে, বেজার ইসলাম দিয়ে, প্রচলিত ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। প্রকৃতটাই জানেন না, তো বেজালটা জানবেন কেমনে? কি বলেন, সব সময় বাড়িতে দুধ খান, তিন নম্বরে দুধ বুঝেন নাই, একদিন যখন এক নম্বরের দুধ আপনি খাইছেন, সাথে সাথে আপনার ডায়রিয়া হয়ে গেছে, ওই পেট আর সহ্য করতে পারে না এক নম্বরই দুধ, কারণ সবসময় খান কি তিন নম্বরে। বাংলাদেশের জুস চিনেন তো, ম্যাঙ্গো জুস কি দিয়ে বানায়? মিষ্টি কমলার জুস, মিষ্টি কমলার জুস বানায় একটু ম্যাঙ্গোর আমের প্রলেপ দিয়ে, নাম হয় কি ম্যাঙ্গো জুস। আবার আপনার যদি বাচ্চারা যায় সন্তানেরা প্রতিদিন ম্যাঙ্গো জুস খায়, এই সন্তান গুলার যদি সৌদি আরবের অরিজিনাল ম্যাঙ্গো জুস আনিয়ে দেন, আমি পরীক্ষা করে নিজে দেখছি, আমার ছেলেমেয়েরা বাংলাদেশের ম্যাঙ্গো জুস খাওয়ার জন্য পাগল, দোকানে গেলে প্রথমে দেখাই দেয় জুস কিনে দেওয়ার জন্য, ম্যাঙ্গো জুস কিনে দেন। আমি হজের থেকে আসার সময় সৌদি আরব থেকে অরিজিনাল ম্যাঙ্গো জুস আনছি, বাচ্চারা একবার মুখে দিয়ে একটাও আর দ্বিতীয়বার মুখে দেয় না, অরিজিনাল যেটুকু ম্যাঙ্গো জুস সরাসরি আমাকে বানানো, কোনো মিষ্টি কমড়াও নাই, ভেজালও নাই, কিছু নাই, কিন্তু সবগুলো বেচা একবার মুখে দিয়ে আর দ্বিতীয়বার মুখে না, কোনোভাবে তাদেরকে আর খাওয়াইতে পারেনি, খায় না। তাহলে বোঝা গেল বেজাল ইসলাম পালন করতে করতে অরিজিনাল ইসলাম আসলে দেখা যায় ওই ইসলাম ভালো লাগে না, বেজাল খেতে খেতে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে খেতে খেতে এক নম্বর ইসলাম দেখলে আর ভালো লাগে। কিন্তু আখেরাতের বাজারে যদি আমার জান্নাত পেতে হয়, ভেজাল ইসলাম দিয়ে, জাল ইসলাম দিয়ে, প্রচলিত ইসলাম দিয়ে আখেরাতে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াতের প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা আসতো ইসলাম গ্রহণ করার জন্য, দীন সম্পর্কে জানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাকুম, ও আল্লাহর বান্দা তোমার বাপ দাদারা তোমার পূর্বপুরুষরা কি বলে ওইটা আগে ছেড়ে দাও, ওইটা যতক্ষণ থাকতে পারবে না ততক্ষণ আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দ্বারা ইসলাম তুমি কবুল করতে পারবা না। আগে তোমার বাপ দাদার ইসলাম ছাড়ো, বাপ দাদার প্রচলিত দ্বীন ছাড়ো, তারপরে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কবুল করতে পারবা। যতক্ষণ ওইটা চাইবা না ততক্ষণ সম্মানিত মুরব্বীরা আছেন, কোরআন কারিমের আয়াত দিয়ে দিয়ে আপনি এক ঘন্টা বয়ান করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দিয়ে দিয়ে বয়ান করলেন, বয়ান শেষ হওয়ার উপরে মুরব্বীরা কয় কত বড় বড় হুজুর দেখছি গ্লাসের মধ্যে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এত বড় বড় হুজুর দেখছি বাবা আমরা যেই হুজুরে গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে। বর্তমানে বাংলাদেশের হুজুর সবগুলো মিলে যদি এক গ্লাসে ফু দেয় তাও তো একটা গ্লাস ফাটতে পারে না। আমরা এসব হুজুরের কথা শুনবো নাকি ওসব হুজুরের কথা শুনবো? কন্যা ওসব হুজুরের করে দেখে আসছি এরকম এই কাজ করছে, এই কাজ করছে, এই আবাদত করছে, এই আবাদত করছে, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বাইরেছে, কি বলেন? বলা না এরকম মুরব্বীরা তা বলি গেছে, মুরব্বীরা যা করে গেছে এর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন লোক ইসলাম কবুল করার জন্য আসলে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, ওয়াকুলু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা যা বলতো যা করত ওইটা আগে ছেড়ে দাও। ইসলাম কবুল করতে হলে আগে লা ইলাহা বলতে হয়, তারপরে ইল্লাল্লাহ বলতে হয়। লা ইলাহা মানে কোন প্রচলিত দিন, কোন প্রচলিত ইসলাম, কোন প্রচলিত সমাজের রীতি নীতি কিছুই মানি না, কিছুই মানি না, কিছুই মানি না, ইল্লাল্লাহ আমার আল্লাহর দেওয়া যেই দিন, আমার আল্লাহর দেওয়া যেই জীবন বিধান, আমার আল্লাহর দেওয়া যে ইসলাম, সেই ইসলামকে ছাড়া সুবহানাল্লাহ একমাত্র আমার আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া আর কোন ইসলাম মানি না। তাহলে আগে মূল জিনিস কিনতে হবে, তারপর বেদাল ধরতে পারবেন। মূলে যদি না ছিলেন বেদাল ধরবেন কেন? কি বলবো, মূলে ছিলেন না তো আপনি বুঝবেন কেমনে বেদাল? আজকে আমরা আসার সময় এক জায়গায় বগুড়া তৈরি, একজন আরেকজনকে বলতেছি যে এটা কি আসলে অরিজিনাল বগুড়ার দই নাকি তিন নম্বরই পাঁচ নম্বরই বগুড়ার দই? আমরা তো অরিজিনাল বগুড়ার দইকে চিনি না, কোনটা অরিজিনাল কোনটা বেদাল বুঝবো কেমনে? তা আমরা কই যেটা খাইছি এটাই বগুড়ার দই, এক নম্বর সিনারও উপায় নেই, দুই নম্বর সিনারও উপায় নেই, কারণ আমরা তো অরিজিনালটাই চিনি না। যারা অরিজিনাল বগুড়ার দই কি জিনিস চিনেন তারা না বেদাল ধরতে পারবে। তাহলে আগে জানতে হবে প্রকৃত ইসলাম কি, সেটা জানলে বুঝবেন প্রচলিত ইসলাম কি, তারপরে গিয়ে আপনি বের করতে পারবেন। আচ্ছা এবার আসেন, প্রকৃত ইসলামটা কি, প্রকৃত ইসলাম কাকে বলে, এটা কার থেকে নিবেন বলুন তো দেখি। মাশাআল্লাহ দেখছেন আজকে রেস্টুরেন্টে কত মেধাবী, মাশাআল্লাহ মেধাবী ছাত্র রেস্টুরেন্ট টিচার হতে পারলে খুব গর্ববোধ হয়, হয় না? স্টুডেন্ট পড়া যদি মেধাবী থাকে টিচারের গর্ব কাকে বলে? কারণ এই ছাত্র ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হইব, এই ছাত্র ভবিষ্যতে বড় বড় পদে সচিব হইব, বড় বড় কিছু হইব, দেখা হইলে তবে আমার স্যার আমার হুজুর, তখন কলিজাটা কত বড় হয়ে যায়। আমার ছাত্র সচিব হয়েছে, আমার ছাত্র প্রফেসর হয়েছে, আমার ছাত্র ম্যাজিস্ট্রেট হয়েছে, গর্ব লাগে না? ছাত্র যদি পারে আমাদের কাছে কি ভালো লাগে, গর্ববোধ হয় যে আল্লাহ একবার না আমার এরকম ছাত্র আছে, সোহান আল্লাহ। তাহলে প্রকৃত ইসলাম কাকে বলে, এটা শিখবো কার থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আসেন আবার আল্লাহ রাসূল থেকে শিখি প্রথমে যে মূল ইসলামটা কি, প্রকৃত ইসলামটা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম, ইদ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন মানুষ আসছে, যে মানুষটা আমাদের সামনে আসছেন সাদিদু বায়াদিত থিয়াব, এই মানুষটার পোশাকগুলো দবদবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, চুলগুলো কি কুচকুচে কালো, আর পোশাকটা দবদবে সাদা লাগুরা আলাইয়া তার সফর ওয়ালা ইয়ারফু মিন্না আহাদ এই লোকটারে আমরা কেউ চিনিও না আবার এই লোকটার মধ্যে সফরের কোনো আলামত নাই চিনিও না আবার সফরের আলামত নাই এটা অর্থ হইল যেমন আমি এখানে আসছি ডক্টর ইমাম হোসেন আমাকে অনেকে চিনেন অনেকে চিনেন না চিনেন কেমনে সরাসরি দেখেন নাই অনেক হয়তো ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে দেখছেন আবার কেউ আছেন কোনোদিন দেখেন অনেক তাহলে আমি বোঝা যায় লোকটা এই এলাকার না গাইবান্ধার না ঠিক আছে না গাইবান্ধার হলে তো এর আগেও দেখতেন দেখতেন না কিন্তু যেহেতু গাইবান্ধার মানুষ না দূরের থেকে আসছে সফরের একটা আলামত আমার চেহারার মধ্যে আছে শরীরের মধ্যে আছে আছে কি নাই আপনারা তারা নিশ্চিন্ত এখানে আছে জানি করেন নাই কিছু করেন নাই এখানে বসে আছেন এই এলাকায় তাদের শারীরিক কাঠামো শারীরিক অবস্থা আর আমি যে এত কিলোমিটার দূর থেকে আসছি আমার অবস্থা দূরে কম না এই মানুষটাকে আমরা কেউ চিনি না এই মানুষটা যদি মক্কার মানুষ হতো এই অঞ্চলের মানুষ হতো আমরা কেউ না কেউ চিনতাম কিন্তু তার ভিতরে কোন সফরের চিহ্ন দেখি না অর্থাৎ মরুভূমির রাস্তা দিয়ে যদি সফর করে আসতো সাদা কাপড় দপদপে সাদা থাকতো না ধুলাবালি লেগে যেত লাগতো না কিছু লাগে না এই আল্লাহর বান্দায় মানুষটা সরাসরি নবী সাল্লামের কাছে চলে আসলো এসে আল্লাহ রাসূলকে সালাম দিল সালাম দিয়ে সামনে বসে গেল বসার পরে নবী সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলো এক নম্বরে প্রশ্ন করলো আখবিরনি আনিল ইসলাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু বলে দেন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস ইসলাম কাকে বলে ইসলাম কি আমাকে একটা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইসলামের সংজ্ঞা দিলেন ইসলাম কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুতিমা আস-সালাহ وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا إذا هلو فرقك الإسلام الشمال إذا هلو الله رسول صلى الله عليه وسلم إسلام كاكب على إسلام كي إذا شمال دلن ওই যিনি প্রশ্ন করছেন যিনি জানতে চেয়েছেন তিনি বললেন সাদাকতা একেবারে সঠিক কথা বলছেন খাঁটি কথা বলছেন ঠিক কথা বলছেন যেটার মধ্যে কোন বিন্দুমাত্র ভুল নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাআতিনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদদিকু এই যে লোক প্রশ্ন করলো ওই লোক আবার সত্যায়িত করে এটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম কি এই লোকে যেহেতু আগে থেকে মনে হয় জানে না ওই বুঝলো কেমনে ঠিক বলছে না ঠিক বলছে কি বলো আমাদের দেশের সম্মানিত কোন কোন বক্তা ভাইয়া মানুষের দিকে থাকে বলেন তো দেখি ঠিক না ঠিক বলে না প্রতি কথা কথা জিজ্ঞেস করে এই বলেন তো দেখি ঠিক না ঠিক লোকেরা কয় ঠিক কি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথা জনগণ দিয়ে যাচাই করলে ইমান চলে যায় আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা সারা দুনিয়ার মানুষ যদি বলে ঠিক নাই তারপরেও ঠিক কি বলবো আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন কথা বলবেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম কোন মুমিন মুমিনাত এখতিয়ার নাই আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন ফয়সালা দিলে এটার এখতিয়ার দিবে ঠিক না ব্যথি এটা বলার এখতিয়ার কোন মানুষের নাই কোন মুমিনের নাই আল্লাহ যদি বলেন এভাবে মুমিন বলবে সামিনা ওয়া আতানা 100% ঠিক শুনলাম আর মানলাম মুমিন ঠিক ব্যথি বলার অধিকার মুমিনের আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম বলেন তো দেখি ঠিক না ব্যথি একজনে বলে ফেললেন ব্যথি ইমাম একবারে কিন্তু সবাই আমরা বলি না আর ঠিক সবাই কই কি বুঝলেও ঠিক বুঝলেও ঠিক সবাই বলে ঠিক এইরকম জনগণকে টিকে থাকে না পারবো না ঠিক না বলে ওহির কথা সবই ঠিক কোনো ব্যক্তির পথে কিছু নাই কি বলেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের সংজ্ঞা দিলেন, জিব্রিল আলাইহিস সালাম বললেন কি সাদাক, এই মানুষটা জিব্রিল আলাইহিস সালাম। জিব্রিল আলাইহিস সালাম সত্যায়িত করলেন, একত্রিত করে দিলেন। আমরা সত্যায়িত করি না? যখন একটা কাগজ ফটোকপি করে নিয়ে আসে, আমরা সিগনেচার করে দিই, অ্যাটেস্টেড সিগনেচার করে দিই, সত্যায়িত মানে এটা মূলের সাথে মিল আছে, এটা ঠিক আছে। জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারে অ্যাটেস্টেড করে দিলেন, সত্যায়িত করে দিলেন যে এটা ঠিক। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে ইসলামের সংজ্ঞা দিতেন, এইখানে উসুল কয়টা, এই ইসলামের আরকান কয়টা, উসুল কয়টা বলেন দেখি? পাঁচটা। কয়টা? তাহলে পাঁচটি জিনিসের উপরে চললে ইসলামের উপরে চলা সহজ হয়ে যায়। কয়টা জিনিসের উপরে কথা কয় মানে? কয়টা জিনিসের উপরে চললে ইসলামের উপরে চলা সহজ? কিন্তু আমার ভাইয়েরা, প্রচলিত ইসলাম আর প্রকৃত ইসলাম বুঝতে হলে আগে বুঝতে হবে প্রকৃত ইসলাম, তারপরে বুঝতে হবে প্রচলিত ইসলাম। আগে যদি বুঝেন প্রচলিত ইসলাম, তাহলে প্রকৃত ইসলাম বোঝা যায় না। একটু আগে বলছি না, তিন নম্বরে দুধ খাবেন, অরিজিনাল দুধ বুঝবেন না, মিষ্টি কুমড়ার জুস খাবেন, আসল ম্যাঙ্গো জুস বুঝবেন না। আগে মিষ্টি কুমড়ার জুস না খাই, অরিজিনাল জুসটা খাবেন, তারপরে এক নম্বর না দুই নম্বর বুঝবেন। আগে প্রকৃত ইসলাম যদি বুঝেন, তাহলে আপনি বেদার ইসলাম, দুই নম্বরে ইসলাম, তিন নম্বরে ইসলাম দ্বারা সহজ হয়ে যাবে, নিজে নিজে বসে বসে সব অঙ্ক আপনি করে ফেলতে পারবেন। তাহলে আল্লাহ রাসূল বললেন ইসলাম হলো পাঁচটি রকম, বুনিয়াদ ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি রকমের উপরে। কয়টি? এখন যদি আপনার সামনে কেউ আসি বলে ও মুরব্বীরা আমার বুজুর্গ দোস্তরা শোনেন, ছয়টা জিনিসের উপরে চললে আল্লাহর দিনের উপরে চলা সহজ হয়ে যায়, আপনি কোনটা মানবেন? কোন পাঁচটা মানবেন না ছয়টা মানবেন? দেখেন এই যে প্রকৃতটা জানলে না বেদালটা ধরবেন, প্রকৃতটাই জানেন না, এই জন্য তো বেশক বেশক, ঠিক কথা ঠিক কথা, বেশক বুঝেন না। বাঙালি আবার উর্দু কয়, বাঙালি বাংলা না কয়, বসে বসে কয় বেশক বেশক, মানে ঠিক কথা ঠিক কথা। প্রতিষ্ঠিত আমি এসে বললাম ভাইয়েরা শোনেন, ও আমার বস্তু বলুন বেড়া ছয়টা জিনিসের উপরে চলবেন, এই ছয়টা জিনিসের উপরে চললে আল্লাহর দিনের উপরে চলা সহজ। আপনি তো সোমান আল্লাহ কই বাড়ির থেকে বিদায় বাইরে গেছে, কি বলবো? আপনি বলেন আমার রাসূল কোন পাঁচটা, আপনি ভাইলেন কোথায় ছয়টা, কি বলেন জি? তাও আবার আমার রাসূল বললেন প্রথমটা হলো ঈমান, তারপরেরটা হলো নামাজ, তারপরেরটা হলো রোজা সিয়াম, তারপরেরটা হলো যাকাত, তারপরেরটা হলো হজ। আপনি আসে কইলেন প্রথমটা ঈমান কালেমা, তারপরেরটা নামাজ, দুটা ঠিক আছে। তিন নম্বরে আসে আপনি বলেন তিন নম্বরটা হলো কি জি? এলেম ও জিকির। চার নম্বরটা একরামুল মুসলিমিন, পাঁচ নম্বরটা সহি নিয়ত, ছয় নম্বরটা তাবলীগ। ওই তিনটারে মাইনাস করি এই সাইডটা কই পাইলেন? এখান থেকে তিনটা মাইনাস করলেন, চারটা প্লাস করলেন, কই পাইলেন? কে করে দিল এটা প্লাস মাইনাস? ইসলামের মধ্যে প্লাস মাইনাস করার অধিকার কারো আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম দিয়েছেন এটা একমাত্র ইসলাম, এটা একমাত্র দ্বীন, এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোন প্লাস করার, যোগ করার কারো ক্ষমতা নাই, এখান থেকে কারো মাইনাস করার কোন ক্ষমতা নাই। আমি আজ পর্যন্ত অসংখ্য আমার সম্মানিত ওলামায়ে কেরামদের কাছে জানতে চেয়েছি, আমার ভাইয়েরা একটা জাল হাদিস দেখান, সহিত নাই নেই, দৈত্য নাই নেই, একটা জাল হাদিস দেখাই দেন, যেই জাল হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ছয়টা জিনিসের উপরে চললে দিনের উপরে ইসলামের উপরে চলা সহজ হয়ে যায়, এরকম একটা জাল হাদিস থাকলে জাল হাদিসটা দেখাই দেন। আজ পর্যন্ত আমার সম্মানিত কোন ভাই কোন আলেম আজ পর্যন্ত দেখাইতে পারেন নাই। এটা একজন মানুষের বানানো, মানুষের গবেষণা, আমার রাসূলের বানানো, আমার রাসূলের দেওয়া ওহী, আমার রাসূলের দেওয়া দিন রেখে একজন মানুষের গবেষণাকে আমি কেন মেনে নিব? যদি আমার রাসূল বলতেন এই ছয়টার উপরে চললে দিনের উপরে চলা সহজ, তাহলে আমি মেনে নিতে বাধ্য। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বলে, এখানে কি কোনটা খারাপ জিনিস আছে নাকি? খারাপ জিনিস আছে কয় না, ছয়টাই তো ভালো জিনিস, তো ছয়টা বললে অসুবিধাটা কোথায়? ছয়টাই তো ভালো, ভালো না খারাপ কি? খারাপ কিছু আছে এখানে? এই খারাপটা ধরতে পারা এটা আল্লাহ দিয়ে আমার, কারণ আপনি দেখতে তো সব হাসা না, বেদাত খারাপ কিছু আছে নাকি? বেদাত তো দেখতে সুন্দর। এখানে আপনাকে বলতে পারে ও মিয়া ছয়টা জিনিসের মধ্যে কোনটা খারাপ দেখায় দাও, সবগুলো তো ভালো জিনিস, সবগুলো ভালো জিনিস মেনে নিলাম, কিন্তু ছয়টা জিনিসের আপনি বাছাই করে এক জায়গায় আনছেন। এরকম জিনিস তো আরো শত শত আছে ইসলামের মধ্যে, এর ভিতর থেকে ছয়টা আপনি কেমনে বাছাই করলেন? আপনি জানলেন কেমনে এই ছয়টার উপরে চললে দিনের উপরে চলা সহজ? আমার ভাইরা দেখেন, এই ছয়টার উপরে চলতে গিয়ে আজকে ইমান আমলের মেহনত করতে গিয়ে এখন মারামারির মেহনত চলে, কি বলেন? ইমান আমলের মেহনত এখন মারামারির মেহনত, একজন আরেকজনকে মারি, যে মারে হে কয় আমি মুজাহিদ, জালে মারছে কয় শহীদ হয়েছে জান্নাতে চলে গেছে। আমার রাসূল কয় মুমিনে মুমিনে মারামারি করে লড়াই করে, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। মুসলমানে মুসলমানে মারামারি করলে যে মারে হেও জাহান্নামে, যে মরে হেও জাহান্নামে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মারছে সে জাহান্নামে বুঝতেন, কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে মরছে সে তো মারার জন্য আসছিল, সুযোগ পায় নাই মারতে, বেকার যায় করে নিজে মরে গেছে, কিন্তু হে তো মারতে আসছে আসলে, সে তো মরতে আসে নাই, আজকে কি জন্য মারার জন্য মারতে পারে না, বেকার যায় হে নিজে মরে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হত্যাকারী কাতিল এবং মাকতুল দুজনেই জাহান্নামে। তাহলে মানুষের গবেষণা, মানুষের তৈরিতে যদি আমি দিন বানাইনি, তখন এই মেহনতে পরিণতি হয় এরকম। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া ইসলাম দিনকে যদি মেনে নিই, সেটার পরিণতি হলো জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে প্রচলিত ইসলাম আর মূল ইসলামের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কি কয়? বুঝছেন? খালি সুন্দর জিনিস দেখলেই লাভ মারি গ্রহণ করবেন না আমার ভাইয়া, আমার বোনা, খবরদার। ওহি ছাড়া, ওহি দলিল ছাড়া যত ভালো দেখবেন গ্রহণ করা যাবে না, কারণ সমস্ত এবাদত ইমান আমল তাওয়াক্কুফিয়া, তাওয়াক্কুফিয়া মনে রাখবেন, তাওয়াক্কুফিয়া, তাওয়াক্কুফিয়া মানে সহজ বাংলায় বুঝবেন ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল ছিলেন দেখবেন এক জায়গায় চার রাস্তার মোড়, চার রাস্তার মোড়ের মধ্যে সাইড পাশে দেখবেন বাতি কতগুলো লাগানো আছে, আছে না? লাল বাতি থাকে, সবুজ বাতি থাকে, হলুদ বাতি থাকে, থাকে না? ওই রাস্তার মোড়ে যখন গাড়ি নিয়ে যাবেন চুপ মারি ধারে থাকবেন, পার হওয়া যাবে না, ডাইনে দেখবেন, বাদে দেখবেন, সামনে দেখবেন, সামনের দিকে যদি দেখেন গ্রিন সিগন্যাল সবুজ বাতি জ্বলে, তারপরে আপনি রাস্তা পার হইবেন। যদি আপনি দেখেন হলুদ জ্বলে লাল জ্বলে, আপনি সেখানে দাঁড়ায় থাকবেন। এবাদতটা হলো এরকম তাওয়াক্কুফিয়া, যতক্ষণ আপনি এখানে দাঁড়ায় থাকবেন শক্ত করে, যখন দেখবেন আপনি দলিল পাইছেন, কোরআনের দলিল, হাদিসের দলিল, ওহির দলিল পাইছেন, আপনি এবার এবাদত করা শুরু করবেন। কোরআন হাদিসের দলিল পান নাই, আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন, করা যাবে না। স্টপ হয়ে যাচ্ছে ওই জায়গায়, দলিল নেই, থেমে যাবে, বাস। এটার নাম তাওয়াক্কুফিয়া। কোন এবাদত যত সুন্দর হোক, দলিল বিহীন কোন এবাদত করা যাবে না। আগে বলবেন বাইরে সুন্দর সবকিছু দেখছি, সবকিছু বুঝছি, বাইরে তুমি একটা দলিল নিয়ে আসো, কোরআন আয়াতটা নিয়ে আসো, আমার নবীর সহি হাদিসটা নিয়ে আসো, যদি আয়াতটা দেখাতে পারো, আমার নবীর সহি হাদিসটা দেখাতে পারো, আমি মেনে নিলাম। আমার ভাইরা এবং বোনেরা, ওই রাস্তার লাল বাতি আজকে মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল, মসজিদে এখন ট্রাফিক সিগন্যাল, রাস্তার লাল বাতি মসজিদে চলে আছে। আপনাদের দেশে আছে না, আমাদের এলাকায় কিন্তু আছে। আগে দেখতেন রাস্তায় চলত লাল বাতি, এখন মসজিদে চলে লাল বাতি। নাও মসজিদে লাল বাতি কেন? লাল বাতি মানে হলো বিপজ্জনক, রেড সিগন্যাল বিপজ্জনক না, বিপজ্জনক। তাহলে মসজিদে কি এমন ঘটল বিপজ্জনক? লাল সিগন্যাল লাল বাতি জ্বালাই দিলেন, মসজিদে বিপজ্জনক নাকি? নাও সুবিধা মসজিদে গেছেন সলাত আদায় করতে থাকবেন, একামত পর্যন্ত সলাত সলাত চলতে থাকবে, গ্রিন সিগন্যাল। যখন একামত হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস থেমে যাবেন, জামাতে শরীক হয়ে যাবেন। এমনি গ্রিন এমনি লাল বাতি রেড সিগন্যাল দিয়েছেন, ফজরের একামত হয়, নামাজ চলে, আপনি দাঁড়াই গেছেন সুন্নতে ফজরের নামাজে, নামাজ শুনতেছে ইমাম সাহেব জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন সুন্দর মধুর সুরে, আমি কোরআন তেলাওয়াতের দ্বারের কাছেও নাই, জামাতেও নাই, সুন্নত নিয়ে ব্যস্ত আছে। আবার আরেক অর্থে গেছি সাড়ে মিনিট আছে, তাও রেড সিগন্যাল। মসজিদে কোন রেড সিগন্যাল গ্রিন সিগন্যালের বাড়তি দেওয়ার দরকার নাই, এটা ট্রাফিক না, এটা মসজিদ। এই বলেন আরেকটা জিনিস মনে রাখবেন, রেড সিগন্যাল মানে হলো বিপজ্জনক, মানে খবরদার রাস্তা এখানে ভাঙিয়ে গেছে, তুমি যদি গাড়ি চালা এখান দিয়ে খুব সাবধানে, এই লাল একটা পতাকা লাগাই দিয়ে না। কি বলে, যেখানে বিপজ্জনক গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে সেখানে লাল পতাকা লাগাই। বঙ্গোপসাগরে গেছেন সিবিসে, সিবিসে গেছেন কক্সবাজার সিবিসে, ওই তো মাসাল্লাহ গেছে, আর কোথাও না গেলে এখানে কোথাও যায়। আচ্ছা, এখানে যাওয়ার পরে দেখবেন কখনো কখনো সবুজ ফ্ল্যাগ দেওয়া থাকে, কখনো কখনো লাল রঙের ফ্ল্যাগ দেওয়া থাকে, থাকে না? যখন সবুজ দেওয়া থাকে তখন আপনি নদীতে নামলে তারা মনে করেন যে নিরাপদ, যখন আপনার লাল পতাকা থাকে তখন আপনি সাগরে নামা নিরাপদ না। আজকে দেখেন বিভিন্ন দরবারে দরবারে লাল পতাকা উড়ে, লাল পতাকা উড়ে না? তাহলে লাল পতাকা উড়ে মানে খবরদার ভাইয়েরা বলে না, এটা থেকে দূরে থাকো, এটা বিপজ্জনক, এখানে আসলে তোমার পকেটও খালি হইব, ইমানও খালি হইব। লাল পতাকা দিয়ে সিগন্যাল দিয়ে দিছে, তারপরেও আমার মূর্খ ভাইয়েরা জাহেল ভাইয়েরা জাহেল বোনেরা হুম দিকে পড়তেছে ইমান হারানোর জন্য। তারা তো আগে সতর্ক করে দিছে, আগে লাল পতাকা লাগাই দিছে, দিছে না? আগে বলছে খবরদার এদিকে আসিও না, এখানে আসলে ইমানও হারাবে, তাকেও হারাবে, সব হারাবে, সতর্ক করে দিছে। দেখবেন লাল পতাকা লাগানো আছে, আছে না? তাও মূর্খ ভাই, আমরা এত মূর্খ হয়েছি তাও বুঝি না, যে আগে তো আমরা সতর্ক করছে খবরদার এখানে আসিও না, এখানে আসলে তোমার পকেটও খালি হইব, ইমানও খালি হইব। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম, আহারে কত বাংলার মুসলমান ভাই বোন, লক্ষ লক্ষ মুসলমান ভাই বোন লাল পতাকার দিকে হুম দিকে পড়তেছে, আবার লাল পতাকার বাইরে গেছে, বিপজ্জনক। কেয়ামতের ময়দানে ওদের কাছে জিজ্ঞাসা করে, ওই মিয়া এত মানুষের ইমান হরণ করছে না কেন? তারা করব কি? আমরা আমাদের দোষ নাই আল্লাহ, আমরা আগে কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছিলাম, ওই যে খবরদার এদিকে আসিও না, তাও যারা আসছে আমাদের দোষ কি? কি বলেন? এরা তো আগে আপনার লাল পতাকা দিকে দিচ্ছে, তারপরে আপনি দেখি লাল পতাকা দেখার পরে আপনি যান বঙ্গোপসাগরে, কেউ যদি লাল পতাকার পরে সি দিতে মরে যায় এটার জন্য ওই পোস্টকার্ডরা দায় না, কারণ পোস্টকার্ডরা তো আগে লাল পতাকা দিয়ে দিচ্ছে, বলছে তো এখন সাগরে নামা বিপজ্জনক, এখন ভাটা শুরু হয়ে যায়, আপনারা তা নিয়ে ওইদিকে নিয়ে যেতে পারে, এই জন্য আপনি এসবে সাগরে নামবেন না। তারপরে দেখেন বাংলার মুসলমান আমাদের কি অবস্থা। আমার ভাই এখন বলেন, আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংজ্ঞা দিছে কয়টা রকম? পাঁচটা। এক নম্বরটা হলো আল ইসলাম মান তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথমটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর মাবুদ মানি না, আর মোহাম্মদ সুলতান ছাড়া আর কারো এত্তেবা আমি করি না। একমাত্র এবাদত যদি করি, এবাদত করবো মাত্র একজনের, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর এবাদত রক্ষা করব যেই তরিকায়, সেই তরিকাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটার নাম হলো ইসলাম। তাহলে ইবাদত করব কার? আল্লাহ কথা কয় আল্লাহ হয় না, এখনো তাওহীদ শিখাইতে পারেনি, এখনো ক্লাস পরিপূর্ণতা লাভ করে নাই অসম্পূর্ণ। একমাত্র আল্লাহর ইবাদত করব কার? যদি একমাত্র আল্লাহর জন্য না করি, আল্লাহর জন্য করি অন্যের জন্য করি, এটার নাম কি? এটার নাম কি? যদি একমাত্র আল্লাহর জন্য করি এটার নাম কি? তাওহীদ। এটার নাম তাওহীদ। যদি আল্লাহরও করি আরেকজনেরও করি এটার নাম, তাহলে সেজদা করাটা কি বলেন দেখি? সেজদা করা কি ফরজ এবং ইবাদত? তাহলে সেজদা করব কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করব। আর কোন জীবিত মানুষ মৃত মানুষের সামনে সেজদা করা যাবে না, যদি করেন সেটা হয়ে যাবে শিরক। কি বলেন? তাহলে সেজদা করব কাকে? কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, বাংলার জমিনে আমার লক্ষ লক্ষ ভাই বোন আজকে আল্লাহকেও সেজদা করে, আবার কবরের মুখ সামনে গিয়ে মৃত মানুষেরও সেজদা করে, জিন্দা মানুষেরও সেজদা করে। ও আমার ভাইরা এবং বোনেরা, এক সাগরে আরেক সাগরের কেন সেজদা করেন? এক গোলামে আরেক গোলামের কেন সেজদা করেন? হে আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, সেজদা করব আমারও গোলাম তার, আমি আরো মালিক তারও মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন, সেজদা করব একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকামার, ও দুনিয়ার মানুষ খবরদার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, কারণ সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, তুমিও আমার গোলাম। এক গোলাম আরেক গোলামের সেজদা করিও না, সেজদা করবে কারে? ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খলাকাহুন্না, ওই আল্লাহর সেজদা করো যে আল্লাহ তোমাদের সবাই বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে সেজদা করব কাকে? একমাত্র ওই আল্লাহকে, যিনি তারও রব আমারও রব, তারও মালিক আমারও মালিক, তারও রাজ্জাক আমারও রাজ্জাক। এক গোলাম এক সাগর আরেক সাগরের সেজদা করা যাবে না। যদি বাবারে তার কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে তারা সেজদা করলেও আফসোস থাকতো না। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আপনি যার কাছে যাই বলতেছেন, কেউ ফিরে না ছালিয়াতে গেলে কাদের দরবারে বলতেছেন না, কে বলেই না থাকবো না। আমার ভাইরা যদি খাজার এত ক্ষমতা থাকতো, এত পাওয়ার থাকতো, খাজা মরল কেন? কি বলো? খাজার যদি ক্ষমতা থাকে, খাজার পাওয়ার থাকে, খাজা মরল কেন? যে লোক নিজের নিজে ধরে রাখতে পারে না, নিজের নিজে বাসায় রাখতে পারে না, এ আমার দিবটা কি? আমার কি দিব? এ তো নিজের নিজে বাসায় রাখতে পারে না। আমার অসুখ হলে আমার বিপদ হলে দৌড় দিতেছি বাবার কাছে, বাবা আমার বাঁচান, বাবার অসুখ হলে বাবা দৌড় দিতেছে ইউনাইটেড হসপিটালে, হলো হসপিটালে, বড় বড় হসপিটালে। বাবা যাই, বাবা নিজের অসুখ নিজে ভালো করতে পারে না, নিজের অসুখ থেকে নিজের বাঁচাইতে পারে না, ওই বাবা আমার বিপদ আমার অসুখ কেমনে দূর করে? কি বলবো? এই চিন্তাটা কেন আমার ভাই বলতে আসে না যে বাবা যদি আমার বিপদ দূর করতে পারতো, অসুখ বিসুখ দূর করতে পারতো, আগে তো বাবাটা দূর করতে পারতো, নিজেটা দূর না করে আমারটা দূর করবো কেন? অথচ বাবা অসুস্থ হয়ে কোথায় সুর হয়েছে হসপিটালে, তা বাবা কেন ওখানে যে সুরেছে? বাবা আমার কি করবে? বাবা যদি ক্ষমতা থাকতো, বাবা কোনোদিন বুড়া হতো না, সারা জীবন যৌবন থাকতো, জোয়ান থাকতো, কেউ সারি বুড়া হতো। কি বলেন আপনারা? সার বুড়া হইতে জি সবাই সরকার কয় না তো হুজুর অনেক চেষ্টা তো করছিলাম, বাড়ি নিয়ে কি করবো? মুরব্বীরা মনে মনে কয় যৌবন যুবক থাকতে তো কত চাইছিলাম, কিন্তু বাড়ি নেই। তাহলে যৌবন আমরা সবাই চাই, আমরা যুবক থাকবো, জোয়ান থাকবো, কিন্তু ধরে রাখা। তাহলে যেই লোক নিজের যৌবন নিজে ধরে রাখতে পারে না, নিজের কালো চুল নিজে ধরে রাখতে পারে না, চুল গুলা সাদা হয়ে যায়, ওই লোক আমার আপনার বিপদ দূর করার কোনো ক্ষমতাও নাই। বিপদে পড়ছেন, মানত করবেন কার জন্য? মানত করবেন একমাত্র আল্লাহর জন্য। অন্য জায়গায় যদি দরবারের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য মানত করে ইমান থাকবে না, শেরেক করবেন জান্নাত বরবাদ, শেরেক করবেন সমস্ত আমল বরবাদ। এই জন্য আমার ভাইরা, আমল কম করে তো শেরেক করা যাবে না, শেরেক করলে ইমান লোক কবর যেতে পারবেন না, শেরেক করলে ইমান নিয়ে কবর যাওয়া। আমার আপনার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা বলেন দেখি? যদি আমাকে আপনাকে সারা দুনিয়া দিয়ে দেওয়া হয়, তার পরিবর্তে আবার আপনার ইমান বিক্রি করবো না, ইমান দিব না, দিবেন না? কিছু দিলে 500 টাকা দিয়ে ইমান দিয়ে দিবেন নাকি? আরে এখন এরকম মুসলমানও আছে 500 টাকা দিয়ে ইমান দিয়ে দেবে। যদি ইমান এত মূল্যবান, সারা দুনিয়া দিলেও ইমান দেওয়া হবে, তাহলে যে লোকের কাছে ইমান আছে ওই লোকের মতো ধনী আল্লাহর জমিনে আর কোন মানুষ নাই। আমার আপনার মতো ধনী, আরে বিল গেটস কি আমাদের সাকরাওয়ার তো যোগ্যরা কি বলেন? বিশ্বের সারা সারা ধনী যারা, এরা তো আমাদের সাকরের যোগ্যরা কি বলেন? কারণ আমার আপনার কাছে যে সম্পদ আছে ইমানের সম্পদ, এটার দাম এত বেশি সারা দুনিয়া বিক্রি করলে ওটা সমান হয় না। এরকম সম্পদের মালিক আমরা, আমি আপনি কত বিশাল ধনী দেখেন, ইমানদারের জমিনে ধনী, কোন কাপড় বসে কোটি কোটি টাকা টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু ধনী না। কারণ আমরা ইমানের বলে, ইমানের শক্তিতে আমরা শক্তিমান। সুতরাং সেই ইমানকে সেরে দিয়ে বরবাদ করা যাবে না। এই জন্য আমার ভাইরা বোনেরা, শিরকের ব্যাপারে সাবধান। এটাই ইসলাম, মূল ইসলামের এক নম্বর বিষয় হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত ইবাদত করব এক তরিকায়, এক পদ্ধতিতে, সেই তরিকার নাম হলো ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। ইবাদত করবেন কার পদ্ধতিতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, একমাত্র পদ্ধতি। বাংলাদেশে কয় তরিকা আছে বলেন দেখি? ওরে আল্লাহ, সবাই তো জানে মাশাআল্লাহ, 126 তরিকা আছে বাংলাদেশে। 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট সহজ তরিকা কোনটা? সিস্তিয়া সাবেরিয়া, আল্লাহকে পাওয়ার নাকি সবচেয়ে শর্টকাট তরিকা। আমরা বলি বাইরে আল্লাহর জমিনে তরিকা হলো মাত্র একটা, সেই তরিকাটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষাধিক সাহাবায়ে কেরাম আল্লাহকে পাইছেন কি পান নাই? পাইছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে পাইছেন? কথা করেন, মনে হয় পাই নাই। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি, তাহলে তারা কোন তরিকায় পাইছে? সৃষ্টিয়া দিয়ে, না নকশাবন্দিয়া দিয়ে, নাকি মোজাদ্দে দিয়ে দিয়ে, নাকি কাদেরিয়া দিয়ে, কোন তরিকা দিয়ে পাইছে? সাহাবায়ে কেরাম আল্লাহর কোন তরিকা দিয়ে পাইছে? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি লক্ষাধিক সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে আল্লাহর পায়, তাহলে আমি আপনি কেন অন্যান্য তরিকার দিকে দৌড়াবো, অন্যান্য তরিকা খুঁজবো? আমি আপনি অত সেই তরিকা ধরে আল্লাহকে পাইতে পারি কি বলে? সাহাবায়ে কেরাম যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরে যদি জান্নাতের সার্টিফিকেট পাই যেতে পারেন, তা আমি আপনি সেই তরিকা পাবো না কেন? তাহলে আমার কোন সৃষ্টিয়া দরকার আছে? কথা কয় না, দরকার আছে না? সাবেরিয়া, নিজামিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, তাহলে তরিকা হবে কয়টা? এই এত তরিকার কারণে আজকে মুসলিম উম্মাহ মধ্যে দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, তরিকা একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর সাথে ওই বিষয়টা আমাদের যে মাযহাব কোনটা মানব, মাযহাব বলতে এখানে ফিকহি মাযহাব, আমাদের দেশে মাযহাব বলতে যেটাকে বোঝানো হয় সেটা কোনটা? ফিকহি মাযহাব, মানে ফিকহের বিষয়গুলোকে মাযহাব বলা হয়। মাযহাব বলতে আমাদের দেশের মানুষ বুঝে ফিকহি মতামত গুলো, ফিকহি বিষয়গুলো। এত মাযহাব আকীদার মাযহাব আছে, ফিকহের মাযহাব আছে, অনেকগুলো মাযহাব আছে। আকীদার মাযহাব হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদার মাযহাবের নাম কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আকীদার অনেকগুলো মাযহাব আছে, শিয়া একটা মাযহাব, মুতাযিলা একটা মাযহাব, জাবরিয়া একটা মাযহাব, মুআত্তিলা একটা মাযহাব, মুরজিয়া একটা মাযহাব। সেগুলোর মধ্য থেকে আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী। ফিকহের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন, যুগে যুগে তারা গবেষণা করেছেন, ওই গবেষণাগত জ্ঞান গুলাকে বলা হয় মাযহাব। মাযহাব কোন দর্শনীয় বিষয় না, এটা গবেষণালব্ধ একটা বিষয়। এটা কি বিষয়? গবেষণালব্ধ বিষয়। মানে একই বিষয়ে হয়তো কয়েক ধরনের হাদিস দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এক হাদিসে বলা হচ্ছে এইভাবে করার জন্য, আর এক হাদিসে বলা হচ্ছে এইভাবে করার জন্য। এটা নিয়ে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে গবেষণা করা, এই গবেষণালব্ধ যে রেজাল্টটা, এটার নাম হলো কি? মাযহাব। তাহলে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে মানা, একজন মানুষের ইত্তেবা করা কিয়ামত পর্যন্ত ফরজ করে দিয়েছেন। এরপর কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ নাই যার আনুগত্য করা, যার কথা মেনে নেওয়া সব মানুষের জন্য ফরজ, এরকম কোন মানুষ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি যদি বলি শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা কয় তা মানবো, এর বাইরে আর কোন সাহাবীর কথা মানবো না, ঠিক আছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কয় তা মানবো, এর বাইরে আর কারো কোন কথা মানবো না, হবে না? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলে তা মানবো, এর বাইরে আর মানবো না, হবে না? হবে না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ইত্তেবা করতে হবে, সকল সাহাবীদেরকে অনুসরণ করতে হবে, একজনের অন্ধ অনুসরণ করা যাবে না। তাহলে শরীয়ত মানার ক্ষেত্রে, ফিকহি মাসালা মাসায়েল মানার ক্ষেত্রেও একজনের অন্ধ আনুগত্য করা যাবে না। যত ইমাম আছে সব ইমামদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে। কয়জনের মানবেন? সবাই আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমাম। কি বলেন? একজনের মানলেন, ইমাম আহমদ বিন হাম্বলের মানলেন, বাকি তিনজন বাদ বাদ দেওয়া যাবে? চারে বলেন মান, চারে বলেন কথাগুলোকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলাই নিব, যার কথাটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে তার কথাটা আমি মেনে চলবো, যার কথাটা কোরআন সুন্নাহর সাথে মিলবে না তার কথাটা আমি বাদ দিয়ে দিব। তিনি যত বড় মুফতি হন, যত বড় আলেম হন, যত বড় ব্যক্তি হন না কেন, তার কথার সাথে আমি একমত না। যার কথাটা অধিক সহি, অর্থাৎ একজনের কথা দলিল হলো সহি হাদিস, আরেকজনের দলিল হলো দাঈফ হাদিস, আমি যিনি সহি হাদিস দিয়ে কথা বলছেন তার কথাটাই মেনে নিব। তিনি সাইমাম আহমদ হোক, সাইমাম শাফি হোক, সাইমাম মালিক হোক, সাইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ হোক, কি বলেন? অর্থাৎ সব ইমামদেরকে আমি সামনে রেখে যে মাসালার ক্ষেত্রে যার কথাটা সবচেয়ে সহি, কোরআন হাদিসের বেশি কাছাকাছি, আমি তার কথা মানব। এটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ওহির জ্ঞানকে সীমাবদ্ধ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহির জ্ঞানকে একজন মানুষের ভিতরে সীমাবদ্ধ করেন নাই। ওহির জ্ঞানটা কোন একজন আলেমের ভিতরে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই। এজন্য দেখবেন অনেক বিষয় আছে যেটা দেখা যায় আমার কাছে ওই বিষয়ে জ্ঞান নাই, আরেকজন আলেমের কাছে ওই বিষয়ে অনেক সুন্দর জ্ঞান আছে, অনেক সুন্দর দলিল আছে, তাহলে ওই মাসালার ওই আলেমের অনুসরণ করবেন। কিন্তু সব ব্যাপারের মধ্যে আমাকে মান তা আপনার অনেক অধীর, অনেক আমল বাদ পড়ে যাবে। আপনি যদি একটা মাযহাবের অনুসরণ করেন দেখবেন অনেক সহিহ হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে, আপনার অজান্তে আপনি ওহির বিশাল একটা অংশকে আপনি ছেড়ে দিবেন। আপনি যে কোনো একটা মাযহাব মানবেন আর বাকিগুলো মানবেন না, তো দেখবেন অনেক ওহির গুরুত্বপূর্ণ আমল, অনেক সহিহ হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে। আর যদি সবগুলো মাযহাব আপনি একসাথে মানেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সহিহ হাদিস আপনার জিন্দেগির মধ্যে চলে আসবে। এবার বুঝতে পারছেন কেন একটা মানা? অনেক ভাইরা মাঝে মাঝে বলেন যে একটাই মানতে হবে বাকিগুলো মানা যাবে না, আমরা বলি একটা মানা যাবে না, সবগুলাকে সামনে রেখে মানতে হবে। সবগুলো যদি মানি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আমার আমলের মধ্যে এসে যাবে। কেউ কেউ বলেন সবগুলো মানতে গেলে আমাদের ভিতরে প্রবৃত্তির পূজারি এসে যেতে পারে, একটা বাউল হাওয়া এসে যেতে পারে, একটা বাউল হাওয়া আসলে তো তার ইমানেই থাকবে না, একটা হাওয়া অনুসারী হওয়া যাবে না, অনুসারী হতে হবে ওহি। কিসের অনুসারী? ওহি অনুসারী, একটা বাউল ওহি, ওহি অনুসারী হয়ে যদি আমি চার মাঝহাব সব মাঝহাব গুলোকে মানি তাহলে কোনো অসুবিধা নাই। ওলামায়ে মদিনার মাযহাব এটাই, মদিনার ওলামায়ে কেরামের মাযহাব হলো যে যত ইমাম আছেন সম্মানিত আয়মায়ে কেরাম তাদের সবাইকে আমরা সম্মান করব, তাদের সবার কথা আমরা মানব। কিন্তু তোমার সবাই কথা একসাথে কেমনে মানবেন? সবাই কথার মধ্যে বৈপরীত্য বেশি নাই, অল্প কয়টা, যেই কয়টার মধ্যে তাদের একটা আছে সেই কয়টার মধ্যে সবচেয়ে সহি দলিল যেটা আমি সেটাই মানে নিব, তাহলে সব ইমামকে মানা হয়ে যাবে। এক বাড়িতে মানুষ আছে দর্শক, বাড়ির মধ্যে ওই গ্রামে একটা খানা যে কতটা আয়োজন করা হলো, যিনি দাওয়াত দিলেন তিনি দাওয়াত দিলেন 50 জন, গ্রামের মানুষ আছে 5,000, তো উনি সব মানুষকে দাওয়াত দিতে পারবেন না, দাওয়াত দিব কয়জন? 50 জন। গ্রামের মানুষ আছে কত? 5,000। এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওই বাড়ির যিনি মুরব্বী যিনি সিনিয়র শুধুমাত্র তাকে দাওয়াত দে, তাকে দাওয়াত দেওয়া মানে ওই বাড়িতে যত মানুষ আছে সবাই দাওয়াত দেওয়া। কি বলবো, আপনি শুধু একজন দাওয়াত দিচ্ছেন এই বাড়িতে, কার দাওয়াত দিচ্ছেন? বাপের দাওয়াত দিচ্ছেন, মুরব্বীর দাওয়াত দিচ্ছেন, তার অর্থ হলো এই বাড়ির সবাই আপনি দাওয়াত দিচ্ছেন। কিন্তু এবারে একজনকে দাওয়াত দিবেন, মুরব্বীকে দাওয়াত দেন নাই, ছোট্ট একটা বাচ্চারে দাওয়াত দিচ্ছেন, ওই বাড়ির মুরব্বীর দাওয়াত দেন না, দিচ্ছেন কারে? ছোট একটা ছেলেরে দাওয়াত দিচ্ছেন, বলছেন যে আর অমুক দিন আমাদের বাড়িতে দাওয়াত, তা আপনি বড় না না দিচ্ছেন কারে? ছোট, তার অর্থ হলো আপনি ওই বাড়ির মানুষকে দাওয়াত দেন নাই, ওই বাড়ির মানুষকে আপনি অপমানিত করছেন। দাওয়াত দিবেন মুরব্বীরে, হয়তো মুরব্বী না গিয়ে বাচ্চারে ফাটাইতে পারে, কিন্তু দাওয়াত দেওয়ার সময় দিতে হবে যিনি সিনিয়র ওনারে। কি বলবো, আপনি ইউনিয়ন পরিষদে দাওয়াত দিবেন, চেয়ারম্যানের দাওয়াত দেন না, মেম্বারের দাওয়াত দিচ্ছে, আগে দাওয়াত দিতে হবে কাকে? চেয়ারম্যানের, তারপরে তো মেম্বারের থেকে দাওয়াত দিবেন। অর্থাৎ যদি সবচেয়ে সিনিয়র ব্যক্তিকে দাওয়াত দেন, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের দাওয়াত দিচ্ছেন, বাকিদেরকে আপনি বেশি দাওয়াত দিতে পারতেছেন না, দিতে পারেন নাই, তার অর্থ হলো আপনি পুরা মাদ্রাসা সহযোগের দাওয়াত দিচ্ছেন, কিন্তু প্রিন্সিপাল হুজুরের দাওয়াত দেন নাই, মাদ্রাসার বিএমএর দাওয়াত দিচ্ছেন, তার অর্থ হলো এই মাদ্রাসার কারোর দাওয়াত দেন নাই, আপনি অপমান করছেন এই মাদ্রাসার। কি বল, স্কুলের হেডমাস্টারকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিচ্ছেন স্কুলের প্রিয়মকে, তার অর্থ হলো আপনি স্কুলের শিক্ষকদেরকে অপমান করছেন, এটা দাওয়াত হয় নাই। আপনি যদি আমল করার ক্ষেত্রে সহি হাদিস রেখে যদি আপনি দরি হাদিস রে আমল করেন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রে অপমান করছেন। আপনার সামনে সহি হাদিস আছে আর তার বিপরীতে দরি আছে, জাল হাদিস আছে, আপনি সহি হাদিস রে পাশ কাটিয়ে ফেলে রেখে দরি হাদিস আমল করতেছেন, তার অর্থ হলো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কে অবজ্ঞা করছেন। আর যদি আপনি সহি হাদিস রে মেনে নেন তাহলে আপনি সব মাযহাব মেনে নিলেন। এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সকল ইমাম বারবার বলছেন, এইরকম কোন ফয়সালা দেন নাই যে সহি হাদিস পাইলেও দৈত্য নাই আমরা, সেটা আমার মাজহাবের কথা বলেন নাই। বলছেন কি সহিটা নাই নেই ওটাই হানাফি মাজহাব। আপনি কোন কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কথা মানেন নাই জাহান্নামে যাবেন বলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মানেন নাই জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন আমার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে যদি কেউ ওই ফয়সালা না মানতে পারে, আমার রাসূলের হাদিস না মানতে পারে, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম তোমার রবের কসম করে বলছি এই লোক যত বুজুর্গ হোক না কেন সেই ইমান তার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বক্তব্য সঠিক পাওয়ার পরেও মানতে পারতেছি না, তাহলে আমি হককে প্রত্যাখ্যান করলাম, আমার মধ্যে অহংকার এসেছে, কে দিয়ে এসেছে। এই জন্য আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন আমার রাসূলের, আপনি হানাফি হতে পারেন, শাফি হতে পারেন, মালিকি হতে পারেন, হাম্বলি হতে পারেন, কাদেরি হতে পারেন, সিস্তি হতে পারেন, মুজাদ্দিদি হতে পারেন, ইমানদার হন না। ইমানদার হতে হলে নিঃশর্তে নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে নিতেই হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসে তার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন ওনার কথা শুধু মানতেই হয়, কোন কথা প্রত্যাখ্যান করা যায় না, প্রত্যাখ্যান করলে ইমানে থাকবে। এই জন্য আমার ভাইয়া, তাহলে প্রকৃত ইসলামের এক নম্বর রকম হলো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এত্তেবার জন্য একমাত্র এত্তেবার তাওহীদ হিসেবে নির্ধারণ করতে হবে। দুই নম্বর হলো সালাত কায়েম করতে হবে, নামাজ না ইসলাম আছে এটার মধ্যে, বাংলাদেশে নামাজ না থাকলে ইমান থাকে, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত ইমান শক্ত, নামাজ না ইমান থাকে কেন, কি বলবো। যদি ইমানে থাকতো তা আপনার যে ইমানে নামাজ পড়াতে পারে না কেন আপনার। তিন নম্বরে হলো সিয়াম পালন করা রমাদান মাসে, চার নম্বরে যাকাত আদায় করা, পাঁচ নম্বরে সামর্থ্য থাকলে হজ্জে বাইতুল্লাহ করা, এটাই হলো প্রকৃত ইসলাম। এর শাখা প্রশাখা মিলে কোরআন এবং সুন্নাহ এত্তেবা করা, ওহির সমস্ত বিষয় এত্তেবা করা, যেটা করতে বলছেন সেটা করা, যেটা করতে মানা করছেন সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন, দিতেন না, কিন্তু জানাজার নামাজের আজান দিতেন নাকি, ঈদের নামাজে দিতেন নাকি। যদি বলি জানাজার নামাজে আজান দিব, ঈদের নামাজে আজান দিব, আজান কি খারাপ জিনিস নাকি, অসুবিধা কি দেওয়া যাব, আজান দেওয়া যাবে না কেন, কি বলেন আপনারা, আজান দিলে অসুবিধা কি, আজান দিলে তো সওয়াব না হয়, গুনাহ হয় নাকি, তা আমি ঈদের নামাজে আজান দিব। এই জিনিসটা বাংলার মুসলমান সহজে বুঝে না, এটা খারাপ জিনিস নাকি, এটা ভালো জিনিস, কিন্তু এই ভালো জিনিসটা খারাপ, এই ভালো জিনিসের কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আযান দিয়েছেন সেখানে আযান দেওয়া সুন্নাত, যেখানে আযান দেন নাই সেখানে আযান না দেওয়া সুন্নাত। একটা নাম সুন্নাতে ফেলিয়া, একটা নাম সুন্নাতে তারকিয়া। আল্লাহ পাক সূরা আল হাসরের সাত নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা করতে বলে সেটা করো, যেটা মানা করেন সেটা ছাড়ো, এটার নাম হলো ইত্তেবা। এটা আমার ভাইরা জীবনের সর্বক্ষেত্রে শিরক থাকতে হবে, তাওহীদ করতে হবে, বেদাত থাকতে হবে, সুন্নাত ধরতে হবে।